या नबी सलाम जानाई तोमारे तोमारी ओसिलाय आमी एलाम भुवने। या नबी सलाम जानाई तोमारे तोमारी ओसिलाय आमी एलाम भुवने। তুমি যে নূরের তৈরি মানব মনি, তুমি যে ধরাতে জ্ঞানের খনি, তুমি যে নূরের তৈরি মানব মনি, তুমি যে তুমি যে মেরাজের মহা অতিথি, তুমি যে নামাজের প্রাণ সাথী, তুমি যে মেরাজের মহা অতিথি, তুমি যে নামাজের প্রাণ সাথী, তুমি যে পেলে খোদার পাকবাণী, তুমি যে উম্মতের শেষ কান্দারি, তুমি যে পেলে খোদার পাকবাণী, তুমি যে উম্মতের শেষ কান্দারি। ইয়া নবী সালাম জানাই তোমারে, তোমারি ওসিলায় আমি এলাম ভুবনে। তোমারি ব্যবহারে মুগ্ধ ইশারা, তোমারি মনে আছে কত যে মায়া, তোমারি ব্যবহারে মুগ্ধ ইশারা, তোমারি কত যে মায়া। তুমি যে চাঁদের চেয়ে সুন্দরতম, তোমারি রূপের নাই কেউ সম, তুমি যে চাঁদের চেয়ে সুন্দরতম, তোমারি রূপের নাই কেউ সম। ইয়া নবী সালাম জানাই তোমারে, তোমারি ওসিলায় আমি এলাম ভুবনে। তুমি যে সত্তর চির রবি, তুমি যে বিশ্বের বড় কবি, তুমি যে সত্তর চির রবি, তুমি যে বিশ্বের বড় কবি, শেষ হবে না জানি তোমার গুণগান, খোদা পাকের পরে হলো তোমার সম্মান, শেষ হবে না জানি তোমার গুণগান খোদা পাকের পরে হলো তোমার সম্মান বিশ্ব ধরাতে করিলে কবি শান্তির প্রচার উম্মতের মনে দিলে সবার উপহার বিশ্ব ধরাতে করিলে কবি শান্তির প্রচার উম্মতের মনে দিলে সবার উপহার ইয়া নবী সালাম জানাই তোমারে তোমারি আমি এলাম ভুবনে ইয়া নবী সালাম জানাই তোমারে তোমারি আসিলাই আমি এলাম ভুবনে সে সন্ধে আমার কবি এমডি ইয়ানুর আমিনী কি বলছে শুনুন এমডি নূর চে আছে তোমার তরে একবার দেখা দাও গো তুমি শয়নে স্বপ্নে শিল্পী রমজানালি চে আছে তোমার তরে একবার দেখা দাও গো তুমি শয়নে স্বপ্নে ইয়া নবী সালাম জানাই তোমারে তোমারি আসিলাই আমি এলাম ভুবনে ইয়া নবী সালাম জানাই তোমারে তোমারি আসিলাই আমি এলাম ভুবনে www.anibas.in